ইসলাম বাদশা তাকে শাস্তি দেওয়া ভুলে গেছে, বলেন যে ভাই একটা পাখি ছিল, মাত্র একটা পাখি ছিল, তার হাতে মানুষের দাওয়াতের কাজ করা, মানুষের হেদায়েতের ফিকির করা তার জিম্মাদারি ছিল না, কিন্তু একটা ছোট মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি ছোট মাখলুক উদ্ভূত পাখি যখন তার চিন্তা শক্তিকে সঠিক জায়গায় কাজে ব্যবহার করতেন, তো আল্লাহ তাআলা তাকে জরিয়া করিয়া তাদের হেদায়েতের ব্যবস্থা করে দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জাতির উদ্দেশ্যে একটা চিঠি রাখলেন, ওই চিঠি সেখানে পাখি পৌঁছে দিল এবং এরপরে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। اور یہ نبدہ کے جھگڑے کا اس کا وجود ختم ہو جائے گا, تو اس نے اپنے جھگڑے کے وہ فکر لے کر جھگڑے کے اپنے ہوم میں چلی پھری اور چوٹیوں کو بتایا کہ تم دلوں میں چلے جاؤ, سلیمان علیہ السلام کا لشکر آنے والا ہے, اگر تم اوپر رہو گی تو تم جھگڑے جو ہے وہاں جھگڑے کے ختم ہو جاؤ گے, تو یہ فکر اور وہ خود خود کی فکر اللہ رب العزت کو اتنی پسند آئی کہ قرآن میں نازل کر کے اس نعمت کا صحیح استعمال کرنا یہ ہمارے لیے بڑا پسند ہے। এজন্য বলতেছেন যে গ্রামের পরিবারের মধ্যে পাশাপাশি আরো একটা ঘটনা আসছে, সেটা হলো পিপীলিকার ঘটনা। এক পিপীলিকা সুলেমান আলাইহিস সালামের জমানাতে সে ঘুরতেছিল এবং সে বুঝতে পারছে যে সুলেমান আলাইহিস সালামের বাহিনী লস্কর আসতেছে, তাদের পায়ের নিচে পিপীলিকার জাতি পিছে যাবে, এই চিন্তায় ওই পিপীলিকা ঘুরে ঘুরে সে সবাইকে বলতেছিল, দাওয়াত দিতেছিল যে তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, সুলেমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে, তার বাহিনীর পদদলে সওয়ারির পদদলে তোমরা পিষ্ট হয়ে যাবা, মারা যাবা বলেই বেচেন হয়ে ফিকির করতেছিল। এক এক পিপীলিকাকে সে দরদের সাথে বুঝাইতেছিল, বলে এই ফিকির আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, এই ফিকির আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, বলে একটু হুদুদ পাখির ফিকির আর একটা হইল পিপীলিকার ফিকির, বলে তারা এই সামান্য সৃষ্টি তারা তাদের ফিকিরকে সঠিক জায়গায় কাজে লাগাইছেন আর আল্লাহ তাআলা এটাকে এত পছন্দ করছেন যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে জানানোর জন্য পবিত্র কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে এই ঘটনা সবার সামনে প্রকাশ করে দিয়েছেন। মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, ইনসান সকল মখলুকাত হে, তমাম মখলুক মে আলা ওর আফজল হে, ওর আল্লাহ তাআলা নে ইসে সোচনে কা জো ফিকর ওর কুওয়ত হে, জো ফিকর দিয়া হে ও ভি আলি চিজ হে, আলা দর্জে কি চিজ দি হে, আব ইন চিজো কো ইস্তেমাল কা করে হাম। বলতেছেন ভাই পিপীলিকা আর পাখি এরা তো ছোট সৃষ্টি, মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টির মধ্যে সর্বোত্তম করে সৃষ্টি করছেন, তাদের ফিকিরও উঁচা, তাদের চিন্তা শক্তিও দামি, কিন্তু প্রশ্ন এই চিন্তা শক্তি ফিকিরকে মানুষ কোথায় ব্যবহার করবে, কোথায় লাগাবে? ও ফিকরো কো ইস্তেমাল করলে কে লিয়ে আল্লাহ তাআলা নে হামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া, উসকে লিয়ে ইসলাম দিয়া ওর দিন দিয়া ওর উসমে ইয়ে বাত বতাই কে দুনিয়া কে এক এক ইনসান কে বারে মে ফিকর করো কে ও কিসি ভি তরহ জাহান্নামে না যায়, ও জান্নাত মে জানে ওয়ালা বনে। বলে যে মানুষের চিন্তা শক্তি দামি ফিকির কোথায় লাগাবে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দান করছেন, দিন দান করছেন আর আমাদেরকে দিনের মতো নিয়ামত দান করছেন যে আমরা এই দিনের জন্য ফিকির করব, যাতে পৃথিবীর এক একটা মানুষ তারা তার রবকে চিনে, আল্লাহ তাআলাকে চিনে, সবাই যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায় এই জন্য ফিকির করব। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা শক্তি আর ফিকিরের ক্ষমতা দান করছেন। দুনিয়াকে চিজোর উপর লাগেঙ্গে আমার ফিকরে اور ہمارا ہماری قوتیں ہمارا جان ہمارا مال, میرے بھائیوں بزرگوں دوستوں دنیا چند دن کی ہے اور دنیا میں رہ کر جو ہے چند دن کے بعد ہم لوگوں کو اللہ کے پاس جانا ہے, یہاں تو کچھ چیزیں مل جائیں گی لیکن آخرت کے اعتبار سے جو اجر اور جو فیصلے میرے بھائی دوستوں جو ذمہ داری اللہ دی گئی ہیں وہ جو ہے دوستوں ملیں گی نہیں। بھائی بولتے ہیں چنتا شکتی اور قوت চিন্তা শক্তির ক্ষমতাকে আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে লাগাইতে পারি, কিন্তু বুঝতে হবে, চিন্তা করতে হবে যে ক্ষণস্থায়ী দিন দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। কিন্তু আমরা যদি এই ক্ষণস্থায়ী জিন্দগির পিছনে চিন্তা শক্তিকে খরচ করে শেষ করে দেই, তাহলে আখেরাতে আমরা যে সমস্ত নিয়ামত আর পুরস্কার পাওয়ার আশা করতাম, ফলে সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। একবার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো হুকুম হুয়া কে এক এক এক জামাত কোনে মে বৈঠি হুই থি উনকে পাস জায়ে। উমুমি তৌর পর সাহাবা কা হাল উস জামানে মে ইয়ে হোতা থা, বিখরে বাল ওয়ালে, নঙ্গে বদন ওয়ালে, ওর এসে সাহাবা হুয়া করতে থে ওর জিনকে পাস খানে কে লিয়ে খানা ভি নেই। কুছ লোক বৈঠ কর কোনে মে ফিকর কর রহে থে, কুছ লোক বৈঠ কর হাঁ সব জগহ কুছ বাতে কর রহে থে। তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো হুকুম হুয়া উনকে পাস জায়ে। আপ আলাইহিস সালাতু সালাম আয়ে আর উনকো পুছা কে তুম ক্যা কর রহে থে। উনহোনে কাহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাম কোই নয়ি বাত নহি কর রহে থে, হাম ইসলাম কে বারে মে দীন কে বারে মে গৌর ও ফিকর কর রহে থে। তো ফির সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া, কসম খুদা কি মুঝে কোই বদগুমানি নহি থি, লেকিন আল্লাহ কা হুকুম থা তুমারে পাস জানে কে লিয়ে, মে সোচা কে কোই জরুরত কে অর চিজ হোগি। তো মেরে ভাইও বুজুর্গো দোস্তো, গৌর ও ফিকর করনা ই আল্লাহ কো বহুত জিয়াদা পসন্দ হে। মেহমান বলতেছেন, একবার সাহাবাই গ্রামের একটা জামাত মসজিদের এক কোনায় বসে ফিকির করতেছিল, চিন্তা করতেছিল, আলোচনা করতেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন যেন সাহাবাদের ওই জামাতের কাছে গিয়া বসে। বলে সাহাবাদের অবস্থা সাধারণভাবে এরকম ছিল যে পরনে পোশাক আশাক বেশি ছিল না, ভুকা নাঙ্গা থাকতো, উপবাস থাকতো, তাদের শরীর দুর্বল ছিল, ক্ষীণ ছিল, কিন্তু তারা দিনের জন্য ফিকির করত, যেটা আল্লাহ তাআলার কাছে বহুত পছন্দনীয় ছিল। বলে এত পছন্দনীয় একটা মজমা, একটা দল বসে সাহাবাদের ফিকির করতেছিল, আল্লাহ তাআলা তার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যেন উনি গিয়ে ওই মজমাতে বসে তাদের সাথে শরীক হয়, ফিকিরে শরীক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদের মজমার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করতেছিলা। সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন আশ্চর্যজনক ব্যতিক্রম কিছু করতেছি না, আমরা আল্লাহ তাআলার দিনের বিষয়ে ফিকির করতেছি, নিয়ামতের বিষয়ে ফিকির করতেছি। ভাই দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিলেন, জিজ্ঞাসা করলেন, বলে কোন বদগুমানির কারণে কসম দিলেন না, জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য কসম দিলেন, জানার জন্য যে আসলে তারা কোন আমল করতেছিল যে কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবীকে সেখানে যাওয়ার হুকুম দিতেন। বলে এভাবে দিনের ফিকিরের মজলিস আল্লাহ তাআলার কাছে এত প্রিয় এবং পছন্দনীয়। মাশাআল্লাহ, আপ লোক নওজওয়ান হ্যায়, ইয়ে জিন্দগি কা ক্রিম কা মসলা হ্যায়, ক্রিম হ্যায়, ইয়ে আইন্দা কে লিয়ে টার্নিং পয়েন্ট হ্যায়, কি আদমি জো হ্যায় ইস ওয়াক্ত মে ইস্তিকামত কে সাথ দীন পর জমা হোতা হ্যায় ওর দীন কি ফিকর পে জমা হোতা হ্যায়, তো আগলি জিন্দগি কে পর এক বহুত বড়ি চিজ তামির হোনে ওয়ালি হ্যায়। ইসকে লিয়ে মেরে ভাই ওর দোস্তো, আল্লাহ নে নওজওয়ানো কো ইয়ে দোনো চিজে শবাব পর দিয়া হ্যায়, ইসকা ইস্তেমাল ইস ওয়াক্ত বহুত সহি হোনা চাহিয়ে, ওর ইস্তেমাল কে লিয়ে আল্লাহ নে হামারে জমানে মে দাওয়াত কা ইয়ে মুবারক ওর আজিম কাম চালায়া, ওর জিসকে জরিয়ে থে হাজারো নেই লাখো নওজওয়ানো কি জিন্দগিয়াঁ বদলি, ওর জিন্দগিয়োঁ কে জরিয়ে থে ওর উন নওজওয়ানো কে জরিয়ে থে মুলকো মে ইলাকো মে ও মাশাআল্লাহ আল্লাহ তাআলা নে বড়া জবরদস্ত কাম লিয়া হ্যায়। মেহমান বলতেছেন, ভাই মাশাআল্লাহ, আপনারা সবাই যুবক, অধিকাংশ যুবক, এবং এটা জিন্দগির একটা দামি সময়, যুবন যৌবন যুবক সময় যুবক বয়স, এটা জীবনের একটা বড় মূল্যবান সময়, আর এটাই হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট, এখান থেকেই জীবনের রূপ পরিবর্তন হবে। যদি সঠিক জায়গায় এখন থেকে যদি আপনাদের চিন্তা শক্তি জানমাল লাগে, ইনশাআল্লাহ বাকি জিন্দগিতে বহু বহু দামি দামি জিনিস আপনাদের জিন্দগির জিন্দগিতে বাস্তবতায় আসবে, আপনাদের জীবনের মধ্যে আমলে আসবে, যদি এখন সঠিক জায়গায় আপনাদের জীবনের রোগটা পরিবর্তন হয়। মেহমান বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তবলিগের কাজ দিচ্ছেন, মাশাআল্লাহ এই কাজের কারণে বহু যুবকের জিন্দগি সঠিক জায়গায় পরিবর্তন হইতেছে, সঠিক রোখের দিকে জিন্দগির প্রতি মন নিতেছে, এবং আল্লাহ তাআলার ফজলের কারণে বহু নওজওয়ানের মেহনতের কারণে দাওয়াতের ফিকিরের কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ বহু লোকের জিন্দগিতে সঠিক পরিবর্তন আসতেছে, দিনের দিকে তাদের জিন্দগি মন নিতেছে। লেকিন সবসে পহলে হাম লোগোঁ কো মেহনত মে লগ কর আপনে অন্দর কি মায়া কো বনানা চাহিয়ে, জিসকো ঈমান কহতে হ্যায়, আল্লাহ সে তাল্লুক পয়দা করে, আল্লাহ কি আজমত ওর বড়াই কো দিলোঁ মে বিঠায়ে, اللہ کی ذات کے یقین کو دلوں میں بٹھا دا. حضرت مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے ہمارے اس مبارک محنت کے ذریعے سے یہ بات چاہی جا رہی ہے کہ ہر امتی کا ہاں کر دیکھا یقین درست ہو جائے, اللہ کے غیر سے نہ ہونے کا یقین اور اللہ ہی سے سب کچھ ہونے کا یقین اس کی بنیاد پڑے. جو میں بولتے تھے بھائی زندگی روک کے سٹھک جگائے سٹھک دیکھے پریبرتن کرار جن سب تک آگے دلر بھیتر یقین کے بشاس کے سٹھک کرتے ہیں پریبرتن کر ٹھیک کرتے ہیں. مہمان بولتے ہیں جو سب آگے ایمان کے ٹھیک کرتے ہیں دلر بشاس کے پریبرتن کرتے ہیں جو اسباب اور بسو تھے کون کچھ ہے نا سب کچھ ایک ماتر اللہ تعالی ذات تھی ہے محنت کر دلر یقین کے پریبرتن کرتے ہیں بشاس جہاں پریبرتن ہو زندگی عمل سٹھک ہو. حضرت مولانا یوسف رحمت একমাত্র আল্লাহ তারা জাত থেকে সবকিছু হওয়ার কিন আমাদের দিলের মধ্যে বসে যায় এটাই এই মেহনতের দ্বারা চাওয়া হইতেছে. তো মেরা ভাই ও বুঝগোস্ত হর উন্মতি কে দিল মে এ বাত আয় کرنے والی ذات اللہ کی ہے, نفع نقصان کا مالک, کامیابی ناکامی کا مالک, عزتوں اور ذلتوں کا مالک, ذلتوں کے نقشوں میں عزتوں کا دینے والا, عزت کے نقشوں میں ذلتوں کا دینے والا, کامیابی کے نقشوں میں ناکام کا کرنے والا اور ناکامی کے نقشوں میں کامیابی کا کرنے والا, موت اور حیات کا مالک ایک اکیلا اللہ ہے. یہ بات دل کی گہرائیوں میں اترے. এজন্য ভাই সবচেয়ে আগে যেটা ঠিক করতে হবে সেটা হলো দিলের ইমান, যে আমাদের কামিয়াবি নাকামিয়াবি ব্যর্থতা সফলতা ইজ্জত আর জিল্লতি এই সবকিছু একমাত্র আল্লাহ তালার হাতে, আসবাব আর বস্তু জগতের মধ্যে নাই. আল্লাহ তালার জাত ইজ্জতের নকশার মধ্যে রেখে মানুষকে বেইজ্জত করে দিতে পারেন, আবার বেইজ্জতের নকশার মধ্যে রেখে মানুষকে ইজ্জত দান করতে পারেন, সফলতার নকশার মধ্যে রেখে ব্যর্থতা দিতে পারেন, ব্যর্থতার নকশার মধ্যে রেখে আল্লাহ তালা মানুষকে সফল করে দিতে পারেন. হায়াত মত এই সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তালার জাত বলে এইটার একদিন আমাদের দিলের মধ্যে আসে এটাই সবচেয়ে আগে ঠিক করতে হবে. তো মেরা ভাই ও বুজুর্গদোস্ত সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া انسان کے جسم کے اندر ایک گوشت کا لوتڑا ہے, اگر وہ صحیح ہو جاتا ہے تو پورا انسان کا جسم صحیح ہو جاتا ہے. اور آپ علیہ الصلوۃ والسلام نے فرمایا وہ انسان کا دل ہے, وہ انسان کا دل ہے. اگر ہمارا دل درست ہو گیا اور پھر تمام جسم درست ہو جائے گا, اور پھر اس کے ذریعے سے میرے بھائی دوستو انسان کی حرکتیں اور پھر جب تک صحیح رخ پر آئیں گی. رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث رسول اللہ صلی اللہ علیہ وسلم بولتے ہیں যে মানুষের শরীরের মধ্যে গোষ্ঠের একটা টুকরা আছে, যদি এটা ঠিক হয়ে যায় তাহলে তার শরীর থেকে বের হওয়া সমস্ত আমল সমস্ত কাজকর্ম ঠিক হয়ে যাবে, আর যদি ওটা ঠিক না হয় তাহলে তার শরীর থেকে বের হওয়া আমলও ঠিক হবে না. ওই গোষ্ঠের টুকরার নাম হইল দিল কল. ভাই দোস্ত যদি আমরা মেহনত করে আমাদের এই দিলকে কলকে ঠিক করে নিতে পারি তাহলে আমাদের শরীর থেকে বের হওয়া আমল গুলাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যাবে, সঠিক হয়ে যাবে. आदमी सही क्या है गलत क्या है इसको सोचे, आंख मेरी सही देख रही है या गलत देख रही है, कान मेरे सही सुन रहे हैं या गलत सुन रहे हैं, मेरे हाथों का इस्तेमाल, मेरे कलम का इस्तेमाल, मेरे दिलो दिमाग का इस्तेमाल सही हो रहा है या गलत हो रहा है, और उसकी बुनियाद میرے بھائی دوستو یہ اللہ کے خوف پر ہے. اور جتنا اللہ کا خوف دلوں کے اندر آئے گا اور پھر جو ہے دوستو اس کی آنکھ صحیح دیکھے گی اور زبان صحیح بولے گی, کان صحیح سنیں گے اور ہر چیز اس کی صحیح استعمال ہوگی. ایمان بولتے سن بھائی مانوشیر چوکر دیکھا চোখের দেখা সঠিক হচ্ছে না চোখের দেখা ভুল হচ্ছে গলত হচ্ছে, মুখের বলা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তার হাতের ধরা কানের শোনা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, এটা নির্ভর করতেছে তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে কিনা. যদি তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় ক্ষোভ যদি তার মধ্যে থাকে তাহলে তার চোখ সঠিক জায়গায় দেখবে, তার হাত সঠিক জায়গায় ধরবে, তার কান সঠিক জিনিস শুনবে. ভাই দোস্ত মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সঠিক হবে যদি তার দিলের মধ্যে মেহনত করে আল্লাহ তাআলার ভয় আসে, ভয়কে ঢুকানো যায়. আজ এই দুনিয়া আজবাবকে চিজোসে ভরি হুই হ্যায়, বাতিল নে মেহনত করকে اتنے اسباب ڈال دیے ہیں میرے بھائیوں دوستوں, اس چنگل سے بچنا آدمی کے لیے مشکل ہے. ایسے زمانے میں جب آدمی ایمان کی محنت کر کے اور دعوت کے مبارک و عظیم محنت کے ذریعے سے اگر اپنے اندرون کو نہیں بنایا تو پھر اسباب میں بہہ جائے گا. مہمان بولتے سن بھائی آپ کے اسباب دنیا বস্তু জগতের বিকাশের দুনিয়া, নানান রকমের আবিষ্কার আর রং তামাশা, বাহ্যিক জগতের চাকচিক্য মানুষের জিন্দগিকে প্রভাবিত করতেছে। যদি আজকে মানুষ মেহনত করে নিজের ভিতরকে ঠিক না করে, ঈমান আমলকে ঠিক না করে, তো বাহ্যিক বাতিল যেভাবে পরিবেশকে নষ্ট করে দিতেছে, একজন মানুষের জীবন এখানে বাতিলের হাওয়ায় ভেসে যাবে, নষ্ট হয়ে যাবে। সাফ তৌর পর বতা দিয়া, দেখো আসবাব কে রাখতে বালে ও কেসে বড়ে জিম্মেদার কসম কে লোক থে, কই আম জনরল লোক মে নই থে, জিনকে পাস হুকুমতে থি, জিনকে পাস সবসে বাদশাহ, ও জিনকে পাস মাল থা, ও জিনকে পাস আকসরিয়ত থি, ও জিনকে পাস তাকতে কুওতে থি, ও জিনকে পাস সোনে আর চাঁদি কে ঢের থে, লেকিন জো হ্যায় আল্লাহকে তরফ রুখ নেই কিয়া, ঈমান লেকর নেই আয়ে, আল্লাহকে নেই পহচানা, তো আল্লাহ রাব্বুল ইজ্জত নে উনি আজমাত মে রাখকর দোস্ত জহরতে কে কিয়ামত তক আনে ওয়ালে ইনসানো কো ইয়ে বাতা দিয়া কে দেখো আজমাত সে কুছ নেই হোতা, করনে ওয়ালে আল্লাহ হে, নাকামি উনি আজমাত কে জরিয়ে সে বাতা কে নাকাম করকে দিখা দিয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বহু জাতির ঘটনা বর্ণনা করছেন, বহু জাতির ঘটনা আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বর্ণনা করছেন। যাদের কাছে মাল ছিল, ক্ষমতা ছিল, তারা সাধারণ মানুষ ছিল না, তাদের কাছে সোনা চাঁদি সমস্ত দুনিয়ার আসবাব সবকিছু ছিল, কিন্তু ভাই ও দোস্ত যখন নবীর দাওয়াতকে তারা অস্বীকার করছে, তাদের ঈমান আর আমলকে ঠিক করে নাই, আল্লাহ তাআলার পছন্দনীয় জিন্দগিকে বানায় নাই, তো আল্লাহ তাআলা ওই আসবাবের মধ্যে রেখে তাদেরকে নাকামিয়াব করে দিচ্ছেন, ব্যর্থ করে দিচ্ছেন, তাদের দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছেন, আখেরাতকে ধ্বংস করে দিচ্ছেন। মেহমান বলতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত ঘটনা কোরআনে বর্ণনা করছেন, যে আসবাব থাকা অবস্থায় দুনিয়া ক্ষমতা তারপরে বস্তু জগৎ থাকা সত্ত্বেও মানুষ যদি আল্লাহ তাআলার দিনকে গ্রহণ না করে, তো আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে নাকামিয়াব করে দিবেন, আখেরাতেও তাদেরকে নাকামিয়াব করে দিবেন। নওজওয়ান ইয়া উম্মত কা সারমায়া হে, বাতিল মেহনতে নওজওয়ানোঁ কো ইস্তেমাল করতি হ্যায়, ইসলিয়ে কে কল কে জো হ্যায় দোস্তো ইয়ে জিম্মেদার হ্যায়, মুখতালিফ শোবো মে, মুখতালিফ ইলাকো মে, মুখতালিফ জিম্মেদারিও মে জায়েঙ্গে, আগর খুদা না খাস্তা, খুদা না খাস্তা দিন জিন্দগি মে নেই হ্যায়, আল্লাহ কা খৌফ জিন্দগিও মে নেই হ্যায়, আল্লাহ কি জাত কা ইয়াকিন নেই হ্যায়, তো ফির জো হ্যায় দোস্তো জো বাতায়া গলত চিজে ওজুদ মে আয়েঙ্গি। আগর নওজওয়ান বন গয়া, হামারে এক গজব থে ও ইয়ে ফরমাতে থে, নওজওয়ান ये जो है उम्मत के बिगाड़ खासाबद के करने के लिए भी है और उम्मत के भला करने के लिए भी है। द यंगस्टर्स और द मेकर्स एंड ब्रेकर्स ऑफ द इस्लाम, जो कौम के नौजवान बनते हैं वो कौम पनपती है, और जिस कौम के नौजवान बिगड़ते हैं मेरे भाई दोस्तों वो कौम बिगड़ती है। तारीख में उठाकर देखें, बातिल ने नौजवानों को इस्तेमाल किया है कौम के बिगाड़ के लिए। तो मेरे भाई और दोस्तों, হমারি জিন্দগি বড়ি কীমতি জিন্দগি হ্যায়, চন্দ দিন কে বাদ হম ফারিগ হোগে, মুখতলিফ জিম্মেদারিও মে জায়েঙ্গে, ওহা জানে সে পহলে হম আপনে অন্দরুন কো বানায়ে, ঈমান কো বানায়ে, ইয়াকিন কো বানায়ে, ধাত আপ দিন কে ফিকর কো লেকর হম জায়েঙ্গে, ও ফির ইনশাআল্লাহ আল্লাহ হামারে সে এক বড়া কাম লেগা। বেমান বলতেছেন ভাই, বাতিল যারা আছে, বাতিল শক্তি এই যুবকদেরকে নিশানা বানায়, টার্গেট করে, আর তাদেরকে দিয়ে তারা তাদের উদ্দেশ্যকে, পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। ভাই, যৌবন যৌবন বয়স একটা মূল্যবান সময়, যদি এই বয়সে সঠিক জিনিস তাদের জিন্দগিতে আসে, তাদের ভিতর ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়, এরাই তো যুবকরাই তো ভবিষ্যতের তারা কর্ণধার, তারাই দেশ পরিচালনা করবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, দেশে বিদেশে সব জায়গায় তারাই যাবে, তারাই কর্ণধার হবে। যদি আজকের যুবকরা আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা হয়, ইনশা আল্লাহ তাদের দ্বারা জাতির ভবিষ্যৎ সুন্দর হবে, ভালো হবে। হেমান বলতেছেন, এক বুজুর্গ ছিল, বুজুর্গ বলতেন যে জাতির যুবকরা সঠিক রাস্তার উপরে চলে তো ওই জাতি উন্নতির দিকে চলে, আর যে জাতির যুবকরা নষ্ট হয়ে যায় তো ওই জাতির ভবিষ্যৎও নষ্ট হয়ে যায়। এজন্য ভাই, আপনারা যুবকরা, আপনাদেরকে আল্লাহ তাআলা বড় দামি বানাইছেন, জীবনে এটা একটা মূল্যবান সময়। যদি আমরা পড়ালেখার পাশাপাশি, মেহমান বলতেছে যে এখন থেকে যদি আমরা আল্লাহ তাআলার দিন, ঈমান আর আমল, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়কে নিজের জিন্দগিকে আনা, জিন্দগিকে পবিত্র করা, সুন্দর করা, এই মেহনতের মধ্যে কিছু কিছু সময় লাগাইতে থাকি, তো আল্লাহ তাআলা আপনাদের দুনিয়াকেও সুন্দর করে দিবেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের কি দিয়া সারা দুনিয়াতে মানুষের হেদায়েতের মূল্যবান একটা কাজ আল্লাহ তাআলা নেবেন। আমারে নওজওয়ানো মে কল মালুম নেই কোন ডাক্তার হোগা, কোন ইঞ্জিনিয়ার হোগা, और कौन कलेक्टर होगा और कौन कौन सी जिम्मेदारी समझा हाँ कर देखे संभालेगा। मेरे भाइयों दोस्तों, हम मेहनत में लगेंगे और दावत के मुबारक और अजीम काम में चलते रहेंगे तो सबसे पहले उसका यह फिक्र होगा कि मैं मुसलमान हूँ और बाद में डॉक्टर हूँ, मैं पहले मुसलमान हूँ बाद में इंजीनियर हूँ, पहले मैं मुसलमान हूँ और बाद में जिम्मेदार हूँ। अगर मेहनत में नहीं लगेगा तो फिर वो समझेगा कि मेरा काम डॉक्टरी का है और मेरा काम इंजीनियरिंग का है और मैं फला हूँ और फला हूँ और दुनिया की हवस और जो है दोस्तों पता है उसे झांस लेगी और फिर दुनिया के जो पता है इसमें मैदान में कूद पड़ेगा। বেমান বলতেছেন ভাই, আপনারা যারা এখানে বসে আছেন ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে গিয়ে একজন ডাক্তার হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন, একজন প্রশাসক হবেন, না জানি কে কোথায় যাবেন, কত গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন। বলে ভাই, যদি আজকে মেহনত করে এসে তার নিজের মধ্যে দিনের বুঝকে নিয়ে আসে তো ইনশাআল্লাহ সে বলবে যে আমি সবার আগে মুসলমান, এরপরে আমি ডাক্তার, সবার আগে আমি মুসলমান, এরপরে আমি একজন ইঞ্জিনিয়ার। সে আগে নিজকে মুসলমান হিসেবে পরিচিত করবে, সে বুঝবে আল্লাহ তালা কেন তাকে দুনিয়াতে পাঠাইছে, সঠিক জায়গায় তার জিন্দগির জানমাল লাগবে। আর আল্লাহ তালা মাফ করুক, যদি দিনের মেহনত না করে তো সে দুনিয়ার দ্বারা প্রভাবিত হয়ে চলবে, সে বলবে আমি ডাক্তার, আমি দুনিয়াদার, আমি ইঞ্জিনিয়ার, তার উদ্দেশ্যকে সে ভুলে যাবে এবং না জানি দুনিয়ার লোভ লালসার শিকার হয়ে তার জিন্দগি কোথায় গিয়ে শেষ হবে। এক কারগুজারি শোনাই, एक आदमी गाड़ी में जा रहा था, रास्ते में एक नौजवान जख्मी पड़ा हुआ था, किसी ने मार के झपटे वो गाड़ी हाँ सर हिट एंड रन केस था। वो एक साहब जा रहे थे पीछे, उन्होंने देखा कि एक नौजवान की हाँ सर एक नौजवान रास्ते में पड़ा, उनको रहम आया और वो अपनी गाड़ी में लेकर रास्ते में आ रहे थे, रास्ते में एक हॉस्पिटल भी थी, हॉस्पिटल में लेके गए। हाँ जब बताया इस तरह जब बताया कि रास्ते में पड़ा हुआ था ये बच्चा, देखो इसका ये इमरजेंसी है। वहां वो हॉस्पिटल का सिस्टम ये था कि हॉस्पिटल में जो है बताया कि कोई इलाज शुरू करना है तो उसके पहले कुछ डिपॉजिट करना था। आज भी बहुत सारे हॉस्पिटलों में ये है कि सबसे पहले डिपॉजिट लेते हैं, तो वहां वो नर्स ने कहा कि पहले डॉक्टर से मिल लो, वहां डिपॉजिट करना है उसके बाद इलाज शुरू होगा। ये आदमी आया वहां डॉक्टर के पास, कहने लगा कि एक नौजवान रास्ते में पड़ा हुआ था, मैं लेके आया, देखो बेचारा बहुत बीमार, बहुत सीरियस है, यू सी प्लीज इट। तो डॉक्टर कहने लगा हमारा ये सिस्टम है कि पहले डिपॉजिट करो और उसके बाद हम जो है करेंगे। वो रास्ते में जाने वाला मुसाफिर ने कहा कि मैं कहीं का हूं, रास्ते में जा रहा था, मुझे इससे कोई ताल्लुक नहीं है, हम इंसानी फितरत के एतबार से मुझे देना चाहिए लेकिन इस वक्त मेरे पास पैसे नहीं है, मैं घर जाके लाके दूंगा, आप जरा देख लो उसे। तो डॉक्टर तैयार नहीं हो रहा था, ये दो आदमियों की आपस में गुफ्तगु हो रही थी, वहां वो नर्स ने चीखा कहा कि जहां तक है ये आदमी मर रहा है। तो ये दोनों मिलके गए वहां पर, जैसे जा रहा था वो नौजवान हाँ साहब देखे नौजवान को देखकर डॉक्टर की चीख निकल गई। अब ये नर्स और ये जो है देखे उसे देखते रह गए, उसका इंतकाल हो गया था। वो डॉक्टर ने कहा बात बहुत देर के बाद, ये मेरा लड़का है। मेरे भाइयों दोस्तों, हमदर्दियां निकल जाती है दीन अगर नहीं जिंदगी में, इसके लिए बुनियादी चीज है कि दीन हमारी जिंदगियों में आए। दीन आएगा और फिर सच्चाई आएगी, अमानतदारी आएगी, इंसाफ आएगा, अदल आएगा और खैरखाहियां जो है दोस्तों बता के हर जिंदगियों में आएंगी। इसके लिए बुनियादी मेहनत है और जिसके जरिए से यह बात चाही जा रही है कि हमारे नौजवान दीनदार बने और दावत के काम करने वाले बने और फिर उसके साथ खैरखाही को लेकर और पूरी दुनिया में चले। मेहमान बोलते सर, एक घटना जे एक लोग गाड़ी निया चलते थे, गाड़ी निया चलार पथे से देख लो एक युवक एक्सीडेंट हो पड़े आसे, तो तार दिले रहम आसलो, गाड़ी थामाइया से युवक के गाड़ी से उठाइल एवं ताड़ाताड़ी करे पाशे एक हॉस्पिटल निये गेल। হসপিটালে নিয়ে গিয়া নার্সকে বলল যে তাকে ভর্তি করেন, তার চিকিৎসা করেন, কিন্তু নার্স বলতেছে যে আমাদের হসপিটালের একটা নিয়ম আছে যে আগে কিছু টাকা জমা করতে হয় তারপরে আমরা চিকিৎসা শুরু করি। তো সেই লোক ডাক্তারের কাছে আসলো, ডাক্তার এসে তাকে একই কথা শুনাইল, বলে এটা সাধারণত সব হসপিটালেরই নিয়ম যে আগে কিছু পয়সা জমা করতে হয় তারপরে তারা চিকিৎসা শুরু করে, চাই যতই দুর্ঘটনার শিকার হোক, রোগীর অবস্থা যাই হোক, বলে সহজে তারা চিকিৎসা করে না। তো ডাক্তারও তাকে একই কথা শুনাইল আর সে বলল ভাই আমি তো একটা পথিক, রাস্তার পথিক, আমি দেখলাম একটা যুবক দুর্ঘটনার শিকার হয়ে পড়ে আছে, তার প্রায় মৃত্যুশয্যায় সে মুমূর্ষ অবস্থা। এই জন্য আমি দরদি হইয়া তাকে নিয়ে আসছি হাসপাতালে, তাকে আমি চিনি না, আপনি একটু দেখেন কে সে। তো ডাক্তার সাহেব উঠে এসে যখন আসলো ওই যুবককে দেখার জন্য, ডাক্তার সাহেব যখন দেখার জন্য আসলো তো ডাক্তার সাহেব দেখে আর নার্স দেখে চিৎকার করে উঠলো, কেন বলে ততক্ষণে তার মৃত্যু এসে গেছে। আর এখন ডাক্তার সাহেব বলতেছে আরে এটা তো আমারই বাচ্চা, এটা তো আমারই বাচ্চা ছিল, আমারই ছেলে ছিল। মেহমান বলতেছে দেখেন যদি দিন না থাকে শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার দুনিয়াতে শান্তি আসবে না, মনুষ্যত্ব আসবে না, মানুষের মধ্যে ন্যায় বিচার শান্তি নিরাপত্তা আমলের দ্বারা এগুলো আসবে না। এই জন্য ভাইও দোস্ত পড়াশোনার সাথে সাথে ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই কিন্তু মানুষ হইতে হবে, আল্লাহ তালার বান্দা হইতে হবে, তখনই দুনিয়াতে শান্তি আসবে, সুখ আসবে, নিরাপত্তা আসবে, আমলের দ্বারা আসবে। জব মেরে দোস্ত মেহনত হোগি আদমি কে অন্দর ঈমান আয়েগা ঈমান বনেগা ও ফির আমাল আয়েঙ্গে তো ফির ইয়ে সমঝেগা কি মেরি মুকদ্দর কা হে ও আল্লাহ উসে জায়া নহীঁ করেগা, কিসি ভি তরহ মেরি মুকদ্দর কি চিজ বরকত কে সাথ আল্লাহ তাআলা হামে দেঙ্গে। মই দুনিয়া মে খিদমত কে লিয়ে আয়া হুঁ, মই দুনিয়া মে ইনসানোঁ কো আজাব জাহান্নাম সে বাচা কে জন্নত পে ডালনে কে লিয়ে আয়া হুঁ, ইয়ে মেরা কাম হে সমঝেগা। মেহমান বলতেছেন ভাই যখন একজন ছাত্র পড়াশোনার সাথে সাথে সে দিনের মেহনত করবে, ইমানকে ঠিক করবে, আমলকে সুন্দর করবে, তখন সে বুঝতে পারবে যে রিজিক আল্লাহ তাআলার কাছে নির্ধারিত, তার জন্য আল্লাহ তাআলা রিজিককে নির্ধারণ করে রাখছেন। সে পরেশান হবে না রিজিকের জন্য, সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আমাকে বড় কোনো কাজের জন্য দুনিয়াতে পাঠাইছেন যে মানুষ জাহান্নাম থেকে বেঁচে প্রত্যেকটা দুনিয়ার মানুষ জান্নাতে চলে যায়, তো তখন দিনের কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। হমারে এক বুজুর্গ হ্যাঁ ইন্ডোনেশিয়া কাজ বাক্যা সুনাতে হ্যাঁ সবসে বড়া মুসলমানো কি আবাদি কাজ মুল্ক হ্যাঁ ইন্ডোনেশিয়া ওহা নৌজবান পড়নে কে বাদ আপনে হাইয়ার স্টাডিজ কে লিয়ে ইউরোপ ও আমেরিকা যায়া করতে থে, ওহা জানে কে বাদ ওহা দেখা উনোনে ইউরোপ মে হমলোগ ভি গয়ে হুয়ে থে গ্লাসগো ইউনিভার্সিটি মে মালয়েশিয়ান্স বহুত বড়ি তাদাদ মে থে, দাওয়াত কা কাম মাশাআল্লাহ বহুত আচ্ছা হোতা হ্যায় ওহা ওহা জব ও হাইয়ার স্টাডিজ কো গয়ে হ্যায় তো আপনে দুনিয়া কে স্টাডিজ কে সাথ ও লোক দাওয়াত কে কাম মে লগে, দাওয়াত কা ফিকর আয়া ও ফির জব ওহা সে জব তক যায় আপনে মুলক কো আয়ে তো মাশাআল্লাহ সাহ কোই আমামা বন কে আ রহা হ্যায় কোই জুব্বা পেন কে আ রহা হ্যায় কোই সাহ লম্বি দাড়ি রখ কে আ রহা হ্যায় ওর কয়সা মৌলভী বন কে আ রহা হ্যায়। আব ইহা লোগো কো পরেশানি হো গয়ি কি হমনে তো ইনকো সাহ হাইয়ার স্টাডিজ কে লিয়ে ভেজা থা ও পিএইচডি করনে কে লিয়ে এমএস করনে কে লিয়ে ওর এমডি করনে কে লিয়ে ये जो है बता के क्या अपनी शक्ल बदल के आ रहे हैं, तो फिर तहकीक किया तो मालूम हुआ पढ़ने में भी माशाल्लाह अव्वल दर्जे में है और वहां से वो दावत का फिक्र लेके आए और फिर यहां अपने मुल्क में मुख्तलिफ शोबों को संभाला तो फिर उनके जरिए से अल्लाह ताला ने बातिल को निकाला और फिर जो है माशाल्लाह वहां दावत का काम मजबूत हुआ। आज जितना दावत का काम माशाल्लाह इंडोनेशिया में नौजवानों की तरफ से हो रहा है और कोई मुल्क में ऐसा नहीं हो रहा है, और पूरे हाथ आप তমাম চিজো কো ভি সম্ভালা হ্যায় ওর দাওয়াত কে কাম কো ভি সম্ভালা। মেহমান ইন্দোনেশিয়ার ঘটনা শুনাইতেছেন, মালয়েশিয়ার ঘটনা শুনাইতেছেন, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার যুবকেরা বহু সংখ্যক তারা পড়াশোনার জন্য বিদেশে যায়, ইউকেতে যায়। উনি বলতেছেন আমি নিজেও গ্লাসগো ইউনিভার্সিটিতে গেছি, সেখানে বহু মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান আছে যারা পড়াশোনা করতেছে, হায়ার স্টাডিজ করতেছে এবং সাথে সাথে তারা তাবলিগের কাজও করে, এবং যখন তারা পড়ালেখা শেষ করে তাদের যোগ্যতা অর্জন করার পরে তাদের দেশে ফিরে আসে তখন তাদের মা বাপের আত্মীয় স্বজনরা দেখে যে আমরা তো এদেরকে পাঠিয়েছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু তারা তো এখন দাড়ি টুপি সুন্নত নিয়ে দেশে ফিরতেছে, তো তারা খবর নিয়ে দেখছে যে মাশাআল্লাহ তারা পড়াশোনার সাথে সাথে ভালো একটা কাজের সাথে তারা জড়িত ছিল এবং দেশে এসে দেখা গেছে এই সমস্ত যুবকরা তারা বড় বড় পদের মধ্যে তারা দায়িত্ববান হয়েছে, বিভিন্ন সভা ডিপার্টমেন্টের প্রধান হয়েছেন এবং মাশাআল্লাহ জিম্মাদারির সাথে তারা কাজও করতেছে। আবার তাদের উচিরা আল্লাহ তারা বহু লোককে দিনের দিকে আসার উচিরা জরিয়া বানিয়ে দিচ্ছেন। তো মেরে ভাই ও বুঝবো দোস্ত আজকে মাহল ওর মাশরে মে দিন কা রিপ্রেজেন্টেশন বহুত জরুরি হ্যায়, বাতিল মাহল হ্যায় হ্যাঁ সাহ বাতিল শকলে হ্যাঁ ইসে যে দোস্ত দুনিয়া এসে ভরি হুই হ্যাঁ দিন কে নিসবত পর হমারা চলনা ফিরনা ওর লোকের সামনে ইসলামী তর্জ ইসলামী মাশরা ওর ইসলামী লিবাস اور اسلامی چہرے کے ساتھ چلنا پھرنا خود یہ لوگوں کے لیے دعوت ہے. صحابہ کی جماعتیں چلتی تھی, ہاں لوگ پوچھتے تھے اسلام کیا ہے. اس زمانے میں کوئی بیانات نہیں ہوتے تھے, کوئی اور چیزیں نہیں ہوتی تھی. وہ صاف یہ کہتے تھے کہ ہماری زندگی دیکھ لو, قرون اسلام ہمارے جیسے ہو جاؤ, ہماری رات کو بھی دیکھو, ہمارے دن کو بھی دیکھو, ہمارے انفرادی زندگی کو بھی دیکھو, اجتماعی زندگی کو دیکھو. یہ اسلام ہے جو ریپرزینٹ کر رہا ہے. تو میرے بھائیوں اور دوستوں, آج نوجوانوں کے اندر یہ بہت ضرورت ہے کہ ہم جو ہے دوستو دین کے اعتبار سے, ہاں صاحب جو ہے کہ مثال بنے اور جو ہے کہ دنیا میں چلے پھرے تاکہ لوگوں کو سمجھ میں آئے کہ یہ اسلام ہے, یہ مسلمان ہے. مہمان بولتے سے بھائی এখন তো দুনিয়ার বিভিন্ন জায়গায় খারাপ প্রভাব, বাতিলের প্রভাব, খারাপ জিনিসের প্রভাব, এবং এটা তারা আমাদের জিন্দগিও প্রভাবিত হয়ে যাইতেছে. মেহমান বলতেছেন এখন দরকার যে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা, ইসলামকে রিপ্রেজেন্ট করা আমাদের জিন্দগিতে, বাস্তবে ইমান আমল, জিন্দগির ইমান আমল আখলাককে সুন্দর করে বাস্তবভাবে মানুষের মধ্যে ইসলামকে ফুটিয়ে তোলা, মানুষ বুঝতে পারে ইসলাম কি জিনিস. এই জন্য মেহমান বলতেছেন হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দগি এরকম ছিল, সেখানে লম্বা লম্বা বয়ান কথাবার্তার আলোচনা ছিল না, বরঞ্চ হযরতে সাহাবা ইকরাম মেহনত করে নিজের জিন্দগিতে ইসলামকে আনতেন, আর মানুষের সামনে আমলের মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে, বাস্তব জীবনের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে তারা মানুষের সামনে ফুটিয়ে তুলতেন, আর মানুষ জিজ্ঞাসা করত, প্রভাবিত হইত, আকর্ষিত হইত. আমাদের মতো হও, সুন্দর পবিত্র জীবন, তাদের জীবনকে দেখে মানুষ আকর্ষিত হইত, ইসলাম ধর্ম গ্রহণ করত. বলে ভাই আজকে এটাই দরকার যে আমরা পড়াশোনাও করি আর সাথে সাথে আমাদের জিন্দগিতে বাস্তব ইসলামকে নিয়ে আসার এক মেহনত চেষ্টা করি, ফিকির করি, যাতে আমাদের জিন্দগির চলাফেরা দেখে পৃথিবীর যে কোনো দেশে যাই, যেখানেই যাই, আমাদের উঠা বসা কাজকর্ম দেখে মানুষ ইসলামের সৌন্দর্যকে বুঝতে পারে, ইসলামের দিকে আকর্ষিত হয়. এক ইঞ্জিনিয়ার হতা হয় আপ দেখে এক প্ল্যাট পর উসে যো হতা কে কোই চিজ বানানা হতা হয় তো উসকা মডেল বানাতা হয়, ماڈل بنا کے پیش کرتا ہے کہ دیکھو یہ چیزیں یہاں فلاں فلاں چیزیں آئیں گی, یہاں آفس روم ہوگا, یہ اتنے فلور کی وہ ہے, یہاں کار پارکنگ ہوگی, اور یہ تمام چیزیں دکھاتا ہے, اور پھر جو ہے پسند کرنے کے بعد جو ہے بتا کہ بلڈنگ تعمیر ہو. تو اس طرح دوستو جو ہے بتا کہ ہم اسلام کا ماڈل بنے. لوگ آج اسلام کو پہچانتے نہیں, اس کی وجہ یہ کہ چند عملوں کو ہم نے دین سمجھ لیا, کسی کے اندر کچھ, کسی کے اندر کچھ, کسی کے اندر کچھ. چند عملوں کا نام دین نہیں ہے, عملوں کے مجمعے کا نام دین ہے. دعوت کی مبارک اور عظیم محنت کے ذریعے سے یہ بات چاہی جا رہی ہے, پورا پورا دین جو اللہ نے حضرت رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ذریعے سے جو اس امت کو دیا ہے, وہ پورا دین پوری زندگی میں آئے. مہمان بولتے تھے بھائی انجینئر صاحب آگے ایک ماڈل تیاری کرے, سی ماڈل آپ نقشہ دیکھے, گھر نقشہ ماڈل دیکھے مانوش, তারপরে অর্ডার দেয়, এরপরে বাস্তবের ঘরটা অস্তিত্বে আসে. যেভাবে মানুষ মডেলকে দেখে আকর্ষিত হয়, মেহমান বলতেছে ভাই এখন সময় আসছে যে আমরা আমাদের জিন্দগিতে ইসলামের মডেল, ইসলামের মডেল হিসেবে আমরা আমাদের জিন্দগিকে তৈরি করি, যাতে মানুষ আমাদের কাজকর্ম উঠা বসা দেখে ইসলামের দিকে আকর্ষণ অনুভব করে. উনি বলতেছেন আজকে বড় ভুল এইটাই যে আমরা কিছু লোক মনে করছে যে কয়েকটা আমল করার নামই দিন, কেউ মনে করছে নামাজ রোজা, কেউ মনে করছে হজ জাকাত বা এই কিছু কিছু আমল করে নেওয়া এটাই দিন. না, মেহমান বলতেছে ভাই দিন হইল সমস্ত আমলের সমষ্টি, সমস্ত আমলের সমষ্টি. জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মানুষের জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলা, বলে এটাই হচ্ছে পরিপূর্ণ দিন. আর মেহনত করে আমাদেরকে এটা নিজের জিন্দগিতে আনতে হবে. نوجوانوں میں قوت عمل بہت زیادہ ہوتا ہے, عمل کرنے کی طاقت اور قوت, اس کا صحیح استعمال ہونا, اور اس کے لیے بڑوں سے مشورہ کرو. اللہ جہرت کے ان کے پاس تجربوں کو رکھا ہے, تجربے کے ذریعے سے ان کے مشورے کے ساتھ ہماری طاقتیں اور قوتیں استعمال ہوں گی, تو پھر دین کا صحت, اب دین کا رخ صحیح ہوگا اور ہمارا رخ صحیح ہوگا. دوستو ہم سب محنت پر پڑیں گے اور پھر دنیا کے اندر یہ بے دینی دور ہوگی. ذرا غور کرو دنیا کی بے دینی کے اوپر, کیسی جو ہم زندگی گزار رہے ہیں, غیر تو غیر مسلمان, ہاں آپ دین کو چھوڑ کر اسلام کو چھوڑ کر اسلام کے معاشرے سے کوسوں دور ہو کر زندگی گزر رہی ہے. تو میرے بھائی دوستو, اس پر یہ ہماری ذمہ داری ہے کہ ہم اپنی زندگی میں دین کو داخل کر کو اس دین کو لے کر پھر دنیا میں پھرے, تاکہ لوگوں کے اندر جو ہے بتا کے دین آ جائے اور لوگوں کا رخ خاص کر کے زندگی کا ان کا پھرے اور اللہ کی طرف جو ہے رخ بن جائے. مہمان بولتے تھے بھائی جبکر مدد ایک بڑا کرم شکتی آتے ایک بڑا شکتی کاج کرے کنٹ یہ شکتی کا جدی مشورار ساتھ ببہت ہے بڑے ساتھ پرامرش کر جدی ویوہار کرے تھی ان شاء اللہ یہ جبکر زندگی سٹک راست چلے اور سے نجے اپکت ہو تر دارا دنیا مانس اپکت ہو بولے آپ کے ایک چنتا کریں دنیا سے کبھی خراب پریش چڑائے جاچے کبھی مانس بھول پتر دیکھے جائتے اللہ کے دین تھی مانس گافل ہوا زندگی جاپن کرتے মেহনতের দ্বারা লক্ষ লোকের জিন্দগিতে পরিবর্তন আসে. এই জন্য ভাই আমাদেরকে মেহনত করতে হবে, নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে. জব মেহনত করতে রহেঙ্গে দিন জিন্দগিও মে আয়েগা, জব দিন জিন্দগিও মে আয়েগা হামারে আখলাক ভি বনেঙ্গে. میرے بھائی اور بزرگ دوستو, فرائض یہ بنیاد ہے. پرسوں مولانا بتا رہے تھے فرائض یہ بنیاد ہے. بلڈنگ تعمیر ہونے کے لیے بنیاد ڈالی جاتی ہے, لیکن تعمیر کیسے ہوگی؟ وہ معاشرت کے ساتھ, اخلاقیات کے ساتھ, معاملات کے ساتھ, ایک خوبصورت شکل میں لوگوں کے سامنے آئے گی. تو میرے بھائی اور دوستو, جب محنت کریں گے ہمارے اخلاق بھی درست ہوں گے. ماں باپ کی عظمت آئے گی اور بڑوں کی قدر آئے گی, ہمدردیاں آئیں گی, خیر خواہیاں آئیں گی, اور پھر ماں باپ ہاں صاحب دیکھے ماں باپ کی دعاؤں کے ساتھ ہماری گاڑیاں چلیں گی. جو بچے ماں باپ کی دعا لے کر جو ہے چلتے ہیں ان کی زندگی میں برکتیں ہوتے ہیں, وہ ترقی کرتے ہیں. لیکن آج کی دنیا جس میں جہاں دوستوں کے بتا کے معاشرہ ہاں صاحب جیسا کہ اس میں یہ بات بتائی جا رہی ہے اور آٹومیٹک زندگیوں میں بات آتی ہے, چلتے چلتے ماں باپ کی نفرتیں پیدا ہو جا رہی ہیں. اللہ ہم سب کی حفاظت فرمائے اور پوری امت کی حفاظت فرمائے. ایک مبارک کام اللہ نے دیا دعوت کا, اور جس کے ذریعے سے جہاں زندگیاں سنورتی لوگوں کے حقوق بھی جو ہے اس کے سامنے آتے ہیں. بچوں کے اندر حاضر بچوں کے اوپر شفقت کا کرنا, پیار محبت والی زندگی, ہمدردی والی زندگی, ماں باپ کے حاضر جہاں پہ دیکھے ماں کے قدموں کے نیچے جنت اور باپ جنت کے دروازوں میں سے دروازہ, یہ چیزیں جب زندگی میں آئیں گی تو پھر ماں باپ کی عظمت اور بڑائی جو دنوں میں آئے گی. بھائی مہمان بولتے سین جی দিনের মধ্যে কিছু আছে ফরজ, অবশ্যকীয় কর্তব্য, নামাজ রোজা বলে এটা হইল দিনের ভিত্তি, ফাউন্ডেশন. কিন্তু ভিত্তির উপরে ঘর তৈরি হয়, সুন্দর ঘর তৈরি হয়, আর সেই সুন্দর ঘরটা কি বলে সেটা হইল আখলাক, আমল, মামলা, মাশরাত, ফরজ যেটা সেটা তো হইল দিনের ভিত্তি. কিন্তু ঘরের ভিত্তির উপরে ঘর তৈরি হয়, সেই সুন্দর ঘরটা কি সেটা হলো মানুষের আখলাক, মামলা, মাশরাত বলে. সেই জন্য ভাই আজকে যত আমরা দিনের মেহনত করব ইনশাআল্লাহ তত আমাদের মামলা ঠিক হবে, মাশরাত ঠিক হবে, আখলাক সুন্দর হবে. বড়কে সম্মান করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, মা বাপের ইজ্জতকে বোঝা বলে এগুলো জিন্দগিতে আসবে, তার জিন্দগি সুন্দর হবে. আর সে মা বাবার খেদমত করবে, মা বাবার পায়ের নিচে জান্নাত এটা সে বুঝতে পারবে, আর মা বাবার দোয়া তার জিন্দগির গাড়ি চলতে থাকবে. এজন্য ভাই দোস্ত এই জিনিসগুলো আমাদের জিন্দগিতে আসবে, জীবন সুন্দর হবে, পরিপূর্ণ দিন আসবে যখন আমরা মেহনত করতে থাকবো, এই রাস্তায় সময় লাগাতে থাকবো, চলতে থাকবো. দূসরি তরফ ইয়ে মশলা হে ইস বক্ত হামারে পড়াই কা জমানা হে, এসা না হো যে হম পড়াই মে পিছে হো জায়ে, পড়াই মে ভি মাশাআল্লাহ অব্বল দর্জে মে রহে. মা বাপ মালুম নেই কিতনি মুশকিলাত সে ওর কিতনে পরেশানিয়ো সে হম লোগো কো জায়ে আগে বড়া রহে হ্যাঁ. ہاں صاحب اپنے چیزوں کو آگے پیچھے کر کے, اپنی ضرورتوں کو آگے پیچھے کر کے وہ چاہتے ہیں کہ ہمارا بچہ ڈاکٹر بنے, ہمارا بچہ انجینئر بنے, ہمارا بچہ ترقی کرے. ہماری تو زندگی ہو گئی لیکن بچوں کی زندگی اچھی ہو. اس کے لیے میرے بھائی اور دوستو ہم جو ہے پڑھائیوں میں بھی ایک سوئی کے ساتھ آگے رہیں, اول درجے پر آئے, ڈسٹنکشن میں آئے. لیکن اس کے ساتھ ہم ہاں صاحب سب سے پہلے ہم مسلمان ہیں, سب سے پہلے میں دائی ہوں, اور اس کے بعد جب تک باقی মেহমান বলতেছেন ভাই ছাত্র জীবনে একটা বড় দায়িত্ব হচ্ছে পড়াশোনা ঠিক মতো করা, মা বাপ আশা করে ছাত্রদেরকে পড়াশোনার মধ্যে লাগায়, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বলে আমরা পড়াশোনাও সঠিকভাবে করব এবং পড়াশোনা দায়িত্বশীলতার সাথে করব যাতে পড়াশোনার মধ্যে আমাদের রেজাল্ট ভালো হয়। বলে ভাই পড়াশোনাও তো করব সাথে সাথে আমি মুসলমান, আমি আল্লাহ তালার বান্দা, এটাও আমাকে স্মরণ রাখতে হবে। আমি আল্লাহ তালার হুকুমত আমার জিন্দগি হয় এই জন্য পড়াশোনা ঠিক রাখার সাথে সাথে আমাকে দিনের মেহনতও করতে হবে। তো মেরে ভাই ও দোস্ত, ইয়ে আমারা জমানা বহুত হি মুনাসিব জমানা হে। জেসে আমার ডিগ্রিয়া খতম হোগি, জেসে আমার পড়াইয়া খতম হোগি, হম জো হে এক কোর্স তবলিগ কা ভি করে। কোর্স জেসে মুখতলিফ কোর্স হতে হ্যাঁ, লোক মুখতলিফ কোর্স করতে হ্যাঁ, হাত আপ কম্পিউটার কা ভি হো জায়ে, ইঞ্জিনিয়ারিং কা ভি হো জায়ে, ওর ফলা চিজ ভি হো জায়ে, উসসে অহম ওর উসসে জিয়াদা জরুরি তবলিগ কা কোর্স হ্যায়। হামারি ডিগ্রিও কে বাদ হম জো হ্যায় আল্লাহ কে রাস্তে মে চলকর দোস্ত জো হ্যায় চার চার মহিনে লাগায়েঙ্গে ওর জো হ্যায় তোমাকে জিন্দগি কা রুখ বদলেগা ওর মজবুতি আয়েগি ওর ফির আইন্দা হামারি জো ইমারত তামির হোনে ওয়ালি হ্যায় উসকে অন্দর ইয়ে বুনিয়াদ মজবুত হোগি ওর ফির জো হ্যায় দোস্ত এক কাম কা ময়দান হ্যায় উস ময়দান মে চলনা হামারে লিয়ে আসান হোগা। এই জন্য ভাই মেহমান বলতেছেন, এইটা আমাদের জিন্দগির এখন গুরুত্বপূর্ণ সময়, ছাত্র ভাইদের জন্য, নওজওয়ানদের জন্য, যুবকদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় যে আমাদের পড়ালেখা শেষ করার সাথে সাথে আমরা আরেকটা কোর্স করি বলে তাবলিগের চার মাসের কোর্স আল্লাহ রাস্তায় বাইর হইয়া নিজের জিন্দগি আল্লাহ তালার হুকুম মতো নবী সাল্লামের তরিকা মতো ইমান আমল আখলাককে সুন্দর করি আল্লাহ তালার সাথে সম্পর্ক করি। এই জন্য বলে যেভাবে ছাত্ররা কোর্স করে, যে কম্পিউটারের একটা কোর্স করি, ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স করি, নানান কোর্স তারা করে এবং কোর্সের গুরুত্ব বুঝে মেহমান বলতেছে ভাই ভবিষ্যৎ জিন্দগি সুন্দর হয়ে যায়, ভবিষ্যৎ জিন্দগি ভালো হয়, এই জন্য আমরা একটা নিয়োগ করি যে আমরা অনার্স মাস্টার শেষ করার পরে চার মাসের একটা কোর্স আল্লাহ রাস্তাতে লাগাবো যাতে আমাদের জিন্দগি সুন্দর হবে এবং আল্লাহ তালা আমাদেরকে দিয়া দুনিয়ার হাজারো লাখো লোকের জিন্দগি পরিবর্তন করে দিবেন, দুনিয়াতে অনেক খায়ের বরকত আসবে। এই জন্য আমরা নিয়োগ করতে পারি না ভাই, আল্লাহ সবকো কবুল ফরমায়। মেরে ভাই দোস্ত, আজ পুরি দুনিয়া মে হাম লোগো কো দিন কা মাহল বানানা হে। মা ঈসা রহমতুল্লাহ নে ফরমায়া করতে থে দিন কা মাহল হে তো দিন পর চলনা আসান। আজ পুরি দুনিয়া মে বেদিনী কা মাহল হে, হর তরফ বেদিনী কে হাত আপ গীত গায়ে যা রে, মাহল বাতিল কা বন রহা হে তো উসমে এক বড়া মজমা ও বড়া জো হ্যায় দোস্ত আমারা এক নওজওয়ানো কা আমলা ও পতা কি যায় বহকে চলে যা রহা হে। ইসলিয়ে মেরে ভাই দোস্ত, হামার উপর ইয়ে বড়ি জিম্মেদারি হে, আল্লাহ নে হামে তৌফিক দি, ইসলামা মে আনে কি তৌফিক দি, কুছ লোগো কো হাঁ সাহেব যা হয় কুছ কুরবানিয়া ওর আল্লাহ কে রাস্তে মে চলনে কি ভি তৌফিক দি হে। আব হাম আপনি জিম্মেদারি কো সমঝে ওর ইয়ে ফয়সলা করে কি হামারি জিন্দগি দাওয়াত কে লিয়ে হে, দাওয়াত হে তো হাম হে, হাম হে তো দাওয়াত হে, ওর মৌত তক ইনশাআল্লাহ দাওয়াত কা কাম করেঙ্গে ইনশাআল্লাহ। ভাই মেহমান বলতেছেন যে পরিবেশ বানাইতে হবে, মানুষের জীবনে পরিবেশের খুব প্রভাব, আজকে সারা পৃথিবীতে যেভাবে খারাপের পরিবেশ বাড়তেছে এটার প্রভাবে বহু যুবক আজকে খারাপ রাস্তায় চলে যাইতেছে। আমরা নিয়োগ করব এই দাওয়াতের কাজের মাধ্যমে পৃথিবীর সব জায়গায় আমরা দিনের পরিবেশ বানাবো, কেননা দিনের পরিবেশ যদি থাকে তো দিনের উপরে চলা সহজ হয়ে যায়। মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দিনের মাহল আর পরিবেশ যদি থাকে তখন মানুষের জন্য দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। দাওয়াত ও তবলিগের একটা উদ্দেশ্য হইল যে মেহনত করে দিনের পরিবেশ বানানো যাতে সবাই দিনের উপরে চলতে পারে। এই জন্য ভাই আমরা নিয়োগ করব ইনশাআল্লাহ যে কাজের দ্বারা আমরা সারা দুনিয়াতে দিনের পরিবেশ বানাবো, নিয়োগ করব মৃত্যু পর্যন্ত দাওয়াতের কাজ করব বলে আমরা জীবিত থাকলে তো দাওয়াতের কাজ হবে আর আমরা দাওয়াতের কাজ করব, এই এই নিয়তেই আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকব, ভবিষ্যতের জিন্দগি যাপন করব ইনশাআল্লাহ। আমরা এই মেহনত করার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে দিনের পরিবেশকে সৃষ্টি করে দিবেন। এজন্য ভাই নিয়োগ করতে পারি সবাই, আল্লাহ বহুত কবুল ফরমায়। আকসার সাহাবা নওজওয়ান থে, উনকে জজ্বাত অন্দর কে ইরাদে বলবলে জো হ্যায় দোস্ত জো হ্যায় আল্লাহ কে দিন কো বুলন্দ করনে কে লিয়ে, আল্লাহ কে কলবে কো বুলন্দ করনে কে লিয়ে, ওর জেসে বলবলে থে ওর জেসে নিয়তে থে আল্লাহ নে উনসে কাম লিয়া ও পুরি দুনিয়া মে হা দিন কো জিন্দা কর দিয়া। মেহমান বলতেছে ভাই অধিকাংশ সাহাবাই কিরাম নওজওয়ান ছিল, যুবক ছিল, অধিকাংশ সাহাবাই কিরাম নওজওয়ান ছিল, যুবক ছিল, তারা তাদের জীবনকে দিনের জন্য ব্যয় করতেন, তো আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার করে সারা দুনিয়াতে দিনের হাওয়াকে চালাইছে। এজন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করব যে আমাদের যৌবনের শক্তিকে আমরা ভালো জায়গায় ব্যবহার করব, আল্লাহ তাআলা দিনের প্রচার প্রসারের জন্য ব্যয় করব। আপনার করেন ইনশাআল্লাহ। আরে এক নওজোয়ান কা বাকিয়া ছিল না, সাহাবী কা হযরত সাদ রাজি আল্লাহ তাআলা নহ, এক নওজোয়ান হে হুজুর কি হিজরত মে বৈঠে থে, হুজুর কে ফরমায়া সাদ তুম নিকাহ নহি করোগে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুজে কোন লড়কি দেগা, হে বেটা তো ইধর হ্যাঁ। তো সরকার গোলাম সাহেব ने एक अंसारी के घर पे भेजा कि जाओ वहां उनके यहां लड़की है, हां का पैगाम लेके जाओ। बहुत देर तक वहां बात बेटी में बात होती रही, बहुत देर के बाद हां का बेटी ने वो राजी हो गई और वहां से जब तक आए साथ लौट के और हुजूर को अर्ज किया, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वो लोग तैयार हो गए, जाओ निकाह करो निकाह करो। तो हमारे मेरे पास कोई पैसे भी नहीं, तो हुजूर कहीं से इकट्ठा करके उनको दिया कि जाके अपनी क्या करो, परचेजिंग कर लो, शादी की परचेजिंग। अल्लाह आज पूरी उम्मत की हिफाजत फरमाए शादी की परचेजिंग में, और पूरी उम्मत बर्बाद हो जा रही है। हाँ फला आदमी ऐसी करे, मुझे ऐसी करना चाहिए। हमारे यहां वहां साथी बता रहे थे एक लड़की का लिबास निके का 5 लाख रुपए का, उम्मत का पैसा मेहनत के ना होने पर रुख के बदल जाने पर कहां लग रहा है। अम्मा ऐशा फरमाती है मेरे पास एक कुर्ता था और मालूम है कितने जमाने के अनुसार लड़कियों का निकाह उसमें हो गया। ये परचेजिंग के लिए गए, वहां तकाजा आया अल्लाह के रास्ते में जाने का। तकाजा कहां, एक गच्छा बयान सुनने के बाद नहीं, बाजार में तकाजा आया है और किसी से मशवरा नहीं किया, जरूरत की चीजें खरीद के अल्लाह के रास्ते में निकल गए। और फिर ये सोचा कहीं ऐसा ना हो कि रसूलुल्लाह का कदम देखकर मुझे वापस कर दे, अपने चेहरे पर कपड़ा डाल दिया, निकाब डाल दिया और गए जो है हाथ अब देवते के मैदान में चले गए। सरकार जो आलम साकम की निगाह पड़ी, कोई नौजवान है और माशाल्लाह उन शाम की लड़ाई लड़ रहा है और आगे बढ़ रहा है, कौन होगा। बहुत देर के बाद हुजूर साथ के भावों को देखकर अंदाजा लगाया होना हो यह साध। अभी ये सोच रहे थे इतने में अखबार आई के साथ शहीद हो गए। सरकार जो आलम साकम फौरन पहुंचे, हाँ फौरन पहुंचे, खबर तैयार की गई और फिर खबर में ऐसा है सरकार दो आलम साथ हम उतरे हैं तो कह रहे लाओ लाओ मेरे भाई साथ। ये मंजर देखकर हजरत उमर फरमाते कि काश ये मैयत मेरी होती तो मेरे भाई और दोस्तों नौजवानों के जज्बे कि किसी भी तरह दुनिया में हाका अल्लाह का कलमा बुलंद हो और किसी भी तरह इंसान जन्नत में जाने वाला बने, जब इनकी ये फिक्रें थी इनका जहां इस्तेमाल भी सही हुआ और अल्लाह ने इनको क़यामत तक आने वाले लोगों के लिए नमूना बनाया। तो इस तरह दोस्तों हमारा जान हमारा माल हमारी सलाहियतें हमारी हाँ का भी है तो कुव्वत फिक्र, ये तमाम चीजें दीन के लिए और दावत के काम के लिए लगे। इसके लिए आज नियत करो इंशाल्लाह हम दावत का काम करेंगे इंशाल्लाह। मेहमान ऐसा घटना सुनाई दिखते ना एक जीवो की घटना, साद रजी अल्लाह तआला अन्हु एक नौजवान छो साद रजी अल्लाह तआला अन्हु हुजूर अलैहिस्सलाम जिज्ञासा करलें साद तुम्हें बिया शादी करबा ना, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে মেয়ে দিবে, মেয়ে আমাকে কে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসার ঘরে তাকে পাঠাইলেন, বলে ওখানে গিয়ে আমার কথা বলো, তাদের এক মেয়ে আছে, তুমি প্রস্তাব দাও তারা তোমাকে বিবাহ দিবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আনসারের ঘরে গেল, মা বাপ মেয়ে আলোচনা করে বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেল। আর এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে বললেন, ইয়া রসুল্লাহ তারা তো রাজি হয়ে গেছে কিন্তু আমার কাছে তো কোনো মাল নাই সম্পদ নাই, কিভাবে আমি বিবাহ করব। হুজুর সাল্লাহ আলাইসলাম কিছু অর্থ সম্পদ জোগাড় করে সাদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন এবং বললেন তুমি যাও বাজারে গিয়ে তোমার বিবাহের সামানা খরিদ করো, বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন বিবাহ শাদীর সামানা খরিদ করার জন্য, বলে এরই মধ্যে আল্লাহ রাস্তায় যাওয়ার ডাক এসে গেল, কে কে আল্লাহ রাস্তায় যাবে, বলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়তকে পরিবর্তন করে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আর চেহারাকে একটা কাপড়ের দ্বারা ঢেকে উনি জিহাদের ময়দানে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জিহাদের ময়দানে এক যুবক বীর বিক্রমে লড়াই করতেছে, আগে বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কে এই নওজোয়ান, বলা হইল এটা তো সাদ। কিছুক্ষণ পরে খবর আসলো তার তো শহীদ হয়ে গেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তার অবস্থা দেখলেন, তার বাহু দেখে চিনতে পারলেন এইটাই সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল বিবাহ শাদীর প্রস্তুতির জন্য বাজারে পাঠাইছিল। কিন্তু ভাই ও দোস্ত, তাদের সামনে মাকসুদ সামনে ছিল, জিন্দিগির উদ্দেশ্য সামনে ছিল যে আল্লাহ তাআলা দিন সারা দুনিয়াতে বলন্দ হয়ে যায়, মানুষ জাহান্নাম থেকে বেঁচে মানুষ জান্নাতে চলে যায়, রবকে চিহ্নেওয়ালা হয়ে যায়, মাকসুদ তাদের সামনে ছিল। এই জন্য বিবাহ শাদীর টাকা কাটে বাদ দিয়া আল্লাহ রাস্তায় গিয়া নিজের জানটাকে দিয়ে দিতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে নিজে নামলেন এবং নিজের হাতে সাহাব রাদিয়াল্লাহু তাআলা যুবকের লাশকে নিজের হাতে নিয়ে কবরে নামাইলেন এবং দাফন করলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কাশ আমার মনে চায় যে এই লাশ যদি আমার হইতো। আল্লাহ রাসূল যে মহব্বত এবং ভালোবাসার দ্বারা তাকে দাফন করলেন, যে মর্যাদা তাকে দেখাইলেন, ভাই ও দোস্ত, বলে আজকে তো বিয়া শাদীর নামে উম্মতের জানমাল নষ্ট হইতেছে, অপচয় হইতেছে। উনি ওনার এলাকার ঘটনা শুনাইতেছেন যে বিবাহে পাত্রীর একটা পোশাক কেনার জন্য 500,000 টাকা খরচ করা হয়েছে, বিবাহে পাত্রীর একটা পোশাক কেনার জন্য 500,000 টাকা খরচ করা হয়েছে। অথচ মদিনাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মাত্র পোশাক ছিল, যে পোশাকটা ধার করে নিয়ে মহিলারা তাদের বিবাহ সাদীর কাজকে সারতেন। বহু মহিলার বিবাহ সাদীর কাজ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পোশাক ধার করে নিয়ে তারা বিবাহের কাজ শেষ করতেন। এই জন্য ভাই দোস্ত, জিন্দগির রোগ আজকে সামনে না থাকার কারণে, সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে আজকে দুনিয়ার পিছনে জানমাল লাগতেছে। ভাই দোস্ত, আল্লাহ তাআলা এই মূল্যবান জানমাল দিছিলেন যে আমরা নিজেরা আল্লাহ তাআলাকে চিনে আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করি, দুনিয়া আখেরাতে কামিয়াবি অর্জন করি এবং লক্ষ কোটি মানুষকে সঠিক রাস্তা দেখাই, তাদেরকেও হেদায়েতে আনার জরিয়া বনি। এই জন্য ভাই নিয়োগ করতে হবে যে ইনশাআল্লাহ 4-4 মাস লাগাইয়া এই কাজকে আমরা শিখব আর বাকি জিন্দগি ইনশাআল্লাহ আমরা এই কাজকে করতে থাকব, সারা দুনিয়ার নিয়োগ করে চলতে থাকবো। তা আল্লাহ তাআলা এখানে বসনেওয়ালা এক একজনকে সারা দুনিয়ার হেদায়েতের জন্য জরিয়া বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আজকে ইরাদাও কো নিয়তো কো আজাইম কো বহুত বহুত কবুল ফরমায়। আব আপকে সামনে আপকি তফসীল হ্যায়, আপকে ছুটিয়াঁ কব হোঙ্গে আপকো মালুম হ্যায়, মুখতলিফ শহর তক হ্যায় দোস্তো জো হ্যায় ওকাতো মে ছুটিয়াঁ আতি হ্যায়, কোর্স পুরা হোতা হ্যায়, জিনকা কোর্স পুরা হো গয়া ও 4-4 মহিনে কে লিয়ে ইরাদে করে, ওর জিনকি ছুটিয়াঁ আতি হ্যায়, জেসে ছুটিয়াঁ আয়ে ছুটিয়ো মে জিতনা ওয়াক্ত মিলতা হ্যায় ও ওয়াক্ত আল্লাহ কে রাস্তে মে যায়, চিল্লা যায়ে 4 মহিনে যায়ে या कम से कम 20 दिन, जैसे आपकी छुट्टियों की तरतीब होती है उस तरतीब पर अपने जबरा के साथ रखे, हाथ अब आपके जबर के जो है वो तरतीब बनाना है, ठीक है इंशाल्लाह। भाई अकन আমাদের একটা নিয়ত তো সবাই করতে হবে, অনার্স মাস্টার্সের পরে 4 মাসের একটা কোর্স আমরা সবাই করব, এই নিয়ত কার কার আছে সবাই রাখতে আল্লাহ সবাইকে কবুল করেন। মেহমান বলতেছেন ভাই, যাদের অনার্স মাস্টার্স মানে খুব নিকটে শেষ হয়ে যাবে, তারা তো আমরা এখন দাঁড়াই নিয়োগ করি যে ইনশাআল্লাহ আমরা অনার্স মাস্টার শেষ করে কিছুদিনের মধ্যে আমরা আল্লাহর রাস্তায় 4 মাসের জন্য বাইর হব, এই নিয়োগ কারা কারা করতে পারে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ, জলদি জলদি ইনশাআল্লাহ 4 মাসে ইনশাআল্লাহ সবাই নিয়োগ করি, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, ভরপুর কবুল করেন, দুই তিন মাসের মধ্যে যারা আছেন তারা ঠিক আছে। अब देखो भाई, सबके नाम लिखना मुश्किल है, अल्लाह ताला आपको बहुत फजल फरमाए, फरिश्तों ने आपका नाम लिख लिया। हाँ, यहाँ हम है इंसान है लेकिन फरिश्ते बराबर हमारा अपना नाम लिख लिए। एक बात ये आ रही है, इतने लोगों का नाम लिखना मुश्किल है, आप अभी जो है अपने अपने खित्तों में जाएंगे, खित्तों में हो सकता है और भी तरबा वहां होंगे और लोग होंगे, उनके साथ बैठकर अपनी तरतीब बना के अपनी जमातें बनाए। दूसरी बात यह है कि अभी जिनका कोर्स बाकी है, अभी जो है कॉलेज में जाना है पढ़ना है, वो अपने कॉलेज के दौरान किस तरह काम करना है ये बात समझना है। उसके लिए ये बात बताई जाती है, हॉस्टल में रहने वाले या घरों में रहने वाले अपने अपने मस्जिदों को रोजाना कुछ वक्त दें। माशाल्लाह बड़ों के सामने तो तकाजा है रोजाना 2.5 घंटा दो, 4 घंटे दो, 8 घंटे दो, मस्जिद वाला मस्जिद की आबादी के लिए मेहनत करो, ये तो वादे के बड़ों के लिए तकाजा है, लेकिन जवान और जो पढ़ने वाले बच्चे हैं वो अपनी क्लास की तरतीब पर देख ले, जिस वक्त में वक्त है वो वक्त थोड़ा सा निकाल के मस्जिद को दे। मस्जिद में मस्जिदवार जमात बैठती है, तालीम होती है, मस्जिद की आबादी की मेहनत होती है, और वहाँ जो है दोस्तों ने बताया अपने पुराने साथियों को लेकर मुनासिब साथियों को तलबा में मेहनत करें। हर महल में माशाल्लाह तलबा, हर घर में आज तलबा है, बड़ी